আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম খারেজি নিয়ে, খারেজির পরিচয় কি, খারেজি কাকে বলে, আর তাদের ইতিহাস আমরা আলোচনা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের বিরুদ্ধে বা খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছিলাম। আপনারা জানেন কি সেই যুদ্ধের নাম? সেই যুদ্ধটার নাম হচ্ছে নাহরওয়ান, নাহরওয়ানের যুদ্ধ। নাহরওয়ানের যুদ্ধ হল, তাদের বহু লোক হতাহত হল, খারেজিদের বহু লোক মারা গেল আলীর সৈন্যদের হাতে। কিন্তু তাতে তারা ক্ষান্ত হল না, মনের ভিতরে খলিফার প্রতি ক্ষোভ এবং তাকে হত্যা করে বিরাট স্বভাবের আশা মনেই থেকে গেল। কাকে হত্যা করবে? এই জন্য আমি বারবার, আমি যখনই আমাকে জিজ্ঞাসা করা হয়, আমাকে কেউ বলতে বলে, আমি এই ইতিহাস ঘাঁটতে চাই না, না পড়তে চাই আর না বলতে চাই, মানে কঠিন এইসব কথা বলতেই কেমন যেন দুঃখ লাগে। আজকে শুনছিলাম শিয়াদের, শিয়ারা কি কি বলে। একজন শিয়া বলছে, আমি 10 নম্বরটাকে ঘৃণা করি। কেন? যে ওই আশারায় মুবাশশারা, তার জন্য 10 নম্বরটাকে ঘৃণা করে। তো 10 নম্বরে যে ঘৃণা করো, তাদের 10 জনের মধ্যে আলীও তো আছেন, আলীওকে ঘৃণা করো। আল্লাহ মুস্তান। আয়েশা কে বলছে? ব্যভিচারিণী বলছে, বেশ আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। কি কি আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। এই যে চারিদিক থেকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এমনকি মুসলমানরাই উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে। তো এইসব ইতিহাস আমার আলোচনা করতে ইচ্ছা হয় না। একজন সাহাবি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুসংবাদ প্রাপ্ত, তিনি জান্নাতি, আর তাকে হত্যা করে সওয়াবের আশায় বসে আছে খারেজিরা। সন 40 হিজরি রমজান মাসে মক্কার হারামে 3 জন খারেজি একত্রে পরামর্শ করল, নাহরাওয়ানে সঙ্গীদের হত্যার প্রতিশোধ নিতেই হবে। যুদ্ধে তো আমাদের অনেক সঙ্গী মারা গেছে, আমরা প্রতিশোধ নেব। তারা সিদ্ধান্ত নিল, এই পবিত্র মাসে, পবিত্র রমজান মাসে ভ্রষ্টদের 3 নেতা, ভ্রষ্টদের 3 নেতা, আলী, মুয়াবিয়া, আমর ইবনে আস, নাউযুবিল্লাহি মিন যালিক, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমরা বলি, ওরা বলে না রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? প্রথম ভ্রষ্ট তো আবু বাকর, এই জন্য লানত পাঠায় ওরা শিয়ারা। তো এরা খারেজি, এরা বলছে ভ্রষ্টদের 3 নেতা আলী, মুয়াবিয়া আর আমর বিন আসকে হত্যা করে আল্লাহর নৈকট্য লাভ করবে। তার মানে আলী হচ্ছেন তখন ইরাক সহ মদিনা, মদিনার আমির, আর মুয়াবিয়া হচ্ছেন শামের আমির, আর আমর বিন আস হচ্ছেন মিশরের আমির। এই 3 জন আমিরকে হত্যা করে তারা আল্লাহর নৈকট্য লাভ করবে। সুতরাং রাত জেগে ইবাদত করে দিনে রোজা রেখে একসময় তারা উক্ত সংকল্প নিয়ে একে অন্যকে কেঁদে বিদায় দিয়ে মক্কা ত্যাগ করল। একে অন্যকে কেঁদে কেঁদে, যে ভাই আর দেখা হবে কিনা, যেমন বিদায় কালে জানছি যে হয় মারা যাব না হয় মেরে শেষ করব। আমর ইবনে বুকায়ের তামিমি মিশর রওনা হল আমর ইবনে আসকে হত্যা করতে। আমর ইবনে আসকে হত্যা করতে কে গেল? আমর ইবনে বুকায়ের, একই নাম প্রায়, কিন্তু বাপের নাম আলাদা। মিশর পৌঁছে সে তাকে ফজরের নামাজে খুন করার ফন্দি আটল, যে ফজরের সময় আসবে খঞ্জর। তখন তো বুঝতেই পারছেন অত সিকিউরিটি ব্যাপার ছিল না, ওই খঞ্জরের আঘাতে হযরত ওমর হত্যা হয়েছেন, তবুও সেরকম সিকিউরিটি ব্যাপার ছিল না। খঞ্জর নিয়ে নামাজ পড়ছে, এক ফজরে সে ইমামকে ছোড়া মেরেই বসল, কিন্তু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকার কারণে সেদিন তিনি ফজরে আসেননি। আল্লাহ চাইলেন না তিনি ফজরে জামাতে আসতে পারলেন না, যিনি ইমামতি করলেন তিনি খুন হয়ে গেলেন। তার জায়গায় খুন হলেন তার এক সিপাই, সিপাই যিনি ইমামতি করেছেন। তামিমিও ধরা পড়ল এবং তাকেও হত্যা করা হল। গেল একজন, তো গেল আল্লাহর নৈকট্য আদায় লাভ করতে গিয়ে। বুরাক বিন আব্দুল্লাহ তামিমি, এও তামিমি, শামে গিয়ে এক ফজরে শামেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দ্বারা আঘাত করল, করে ফেলল। তাতে তিনি গভীরভাবে আহত হলেন, কিন্তু আল্লাহ তাকেও বাঁচিয়ে নিলেন, আর বোরাক ধরা পড়ল, তাকেও খুন করা হল। ওরা বলবে শহীদ হয়ে গেল, তাই না? যাদের যাদের মানে বিশ্বাস আছে যে হ্যাঁ এই লোক ভালো, তাদের তো শহীদ বলবেই, এমনকি অমুসলিমরাও নিজেদের খুন হয়ে যাওয়ার লোককে বলবে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হাসান হোসেনের পিতা চতুর্থ খলিফা আমিরুল মোমেনিন হযরত ফাতেমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগেই খবর পেয়েছিলেন, ওহিলব্ধ খবর, তিনি কারো হাতে হত্যা হয়ে শহীদ হবেন। এ খবর ছিল যে আমাকে কেউ হত্যা করবে, এ আলী জানতেন। এই জন্য তিনি ফিতনার সময় কুফার রাস্তায় চলতে চলতে প্রায় বলতেন, ফিতনা শুরু হয়ে গেছে তো, ফিতনা তো আগে থেকেই আমরা আগে আলোচনা করেছি, ফিতনা আগে থেকে শুরু হয়ে গেছে। এবার যখনই তিনি কুফায় রাস্তায় চলতেন তখনই তিনি প্রায় বলতেন, ওহে আবু তালেবের পুত্র, তাকে বলতেন, নিজেকে নিজেকে সম্বোধন করে বলতেন, ওহে আবু তালেবের পুত্র, উশদুদ হায়াজিমা কালিল মাউতি ফা ইন্নাল মাউতা লাকীকা ওয়ালা তাজজা মিনাল মাউতি ইজা হাল্লা বিওয়াদিকা। তার মানে মৃত্যুর জন্য বেঁধেছেন প্রস্তুত থাকো, আল্লাহ মুস্তাআন, মৃত্যুর জন্য বেঁধেছেন প্রস্তুত, সবাইকে থাকতে হবে, কিন্তু তিনি জানছেন যে হঠাৎ করে কেউ আমাকে আক্রমণ করবে, অতর্কিতে আমাকে হামলা করবে, ফলে আমাকে হত্যা করবে। সুতরাং তার জন্য তিনি সবসময় যেন একটা আতঙ্কে থাকতেন আর বলতেন এটা যে মৃত্যুর জন্য বেঁধেছেন যে তুমি প্রস্তুত থাকো, কারণ নিশ্চয়ই মৃত্যু তোমার সাক্ষাতে আসবে, মৃত্যু দেখে ঘাবড়ে যেও না যখন তা তোমার দেহ উপত্যকায় নামবে। এই কথা প্রায় বলতেন, যখনই কথা মনে হতো তখনই বলতেন। ইবনে মুলজিম, ইবনে মুলজিম এক মুজরিম, সে কোফায় পৌঁছল কাকে মারার জন্য? আল্লাহ মুস্তাআন, আলীকে মারার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইবনে মুলজিম যাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করতেন, তত্ত্বাবধায়ক ছিলেন, তাকে ভরণ পোষণ দিতেন, খরচ করতেন তার পেছনে, ১৭ রমজান ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, ১৭ রমজান ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছেন, আল্লাহ আকবার, সেহরি খেয়ে, চিন্তা করেন। পথে কোন এক সংকীর্ণ স্থানে সে তলোয়ার চালিয়ে তার উপর হামলা করে বলল, গ্রহণ কর তরবারির আঘাত, ওহে আবু তালেবের বেটা, নিজের জন্য কাফের হওয়ার কথা সাক্ষ্য দাও, জুবিল্লাহ, নিজের দেখেন কাফের, ওরা কাফের মনে না করলে পর্যন্ত, না করা পর্যন্ত কোন মুসলমানকে হত্যা করা কঠিন আছে। এই জন্য ওসমানের জন্য বলেছিলাম, তিনি কি বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনটে কারণ ছাড়া কাউকে হত্যা করা জায়েজ না, কোন মুসলিমকে হত্যা করা জায়েজ না, তার মধ্যে একটা কি? ধর্মত্যাগী, দীনত্যাগী, কাফের। তো এরা আগে কাফের, কাফের না করলে তারা কোন ইস্যুতে মারবে? খারেজিদের প্রথম ইস্যু হল এটাই যে আগে ও কাফের। এই জন্য আমরা পরে আলোচনা করব যে রাষ্ট্র নেতার বিরুদ্ধে কখন বিদ্রোহ ঘোষণা করা যাবে, কি করাই যাবে না একদম, সেখানে আমরা বলব। সেখানে একটা শর্ত আছে, হাত্তা তারাও মিনহুম কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তার মানে একদম স্পষ্ট কুফরি দেখলে তখন তোমরা করতে পারো, শর্ত হিসাবে আছে, আমরা পরে বলব। তো এখন আবু মারতে গিয়ে বলল কি, হে নিজেরকে কুফরির শাহাদা দাও, মানে সাক্ষ্য দাও তুমি নিজে কাফের, আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না, যে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চালাবে সে কাফের। বাস, ওই যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, পুরো কোরআনের পরিষ্কার আয়াত, যে ব্যক্তি আল্লাহর বিধান দ্বারা দেশ চালাবে না সে কাফের। সহজ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, তুমি তা পালন করলে না তুমি কাফের। আর কেন আল্লাহ ছাড়া হুকুম মানেনি, ওই যে লোককে সালিস মেনেছিল, আগে আমরা আলোচনা করেছি, লোককে সালিস মেনেছিল যেহেতু সন্ধি স্থাপনের জন্য দরকার ছিল, নচেত সমস্ত মুসলমান, সমস্ত মানে অধিকাংশ মুসলমান মরে শেষ হয়ে যেত যুদ্ধে। এই সন্ধিতে মানে সাই দেওয়ার জন্য এরা মনে করত কি, যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনুল আস কাফের, নাউযুবিল্লাহি মিন জালিক। তরবারির মাথায় লাগলে, তরবারি মাথায় লাগলে কার মাথায়? আলীর মাথায় লাগলে, মুখ থেতলে পড়লেন আমিরুল মোমেনিন, হাসান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ছিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন, আব্বার সঙ্গে ছিলেন। তিনি খুনিকে ধরতে আদেশ করলে তাকে ধরা হলো, যাবে কোথায়, ও পালাবে কোথায়, বর্তমান যুগের মতো তার মোটর বাইক না যে গুলি করেই দে দৌড়, হ্যাঁ মোটর বাইকে, আর যদি পায়ে হেঁটে ছুটে যায় কত ছুটবে, চারিদিকে লোক, তাওয়ার ফজরের সময়, যাই হোক ধরতে আদেশ করা হলো, ধরা হলো। আহা কি সুন্দর তার চেহারা, কপালের সিজদার কালো দাগ, তার মানে কত নামাজ পড়েছে, আর আপনারা আগে শুনেছেন যে তাদের নামাজের কাছে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, ইবাদতে তারা প্রচুর দারুণ কট্ট, তাদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে, তারা প্রচুর ইবাদত করবে, কিন্তু কি ওই যে ইসলাম থেকে এমন খারিজ হয়ে যাবে যেমন শিকার থেকে তীর ভেদ করে বের হয়ে যায়। খুব বাড়াবাড়ি, কপালে কি সুন্দর দাগ, সিজদার দাগ, অনেক অনেক নামাজ রোজা অন্যান্য ইবাদত করে, আর চিন্তা করেন কোথায় নামাজ পড়ে কোথায় রোজা রেখে বের হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ জায়গায়, কোথায়, মক্কা হারাম থেকে, আল্লাহ আকবর, অনেক অনেক আল্লাহর জিকির করে, আল্লাহর বিধানকে সর্ববিষয়ে বিধানকে প্রাধান্য দেয়, আল্লাহর জন্য জান দেয়, আল্লাহর জন্য জান নেয়, আল্লাহর জন্য আজ আমিরুল মুমিনের জান নিয়েছে বা নিতে চেয়েছে এই ইবনে মুলজিম, যিনি তাকে কত সহযোগিতা করেছেন, অভাবে অনুগ্রহ করেছেন, কত অর্থ দিয়ে সাহায্য করেছেন, কিন্তু এই নিমক হারামি আল্লাহর জন্য। এই নিমক হারামি কেন করল? আল্লাহর জন্য। তার মানে এটা নিলে নাকি আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে, আলীর জান নিলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বাসায় বহন করে আনা হল, ইবনে মুলজিমকে তার সামনে পেশ করা হলে তিনি তাকে বললেন, হে আল্লাহর দুশমন, আমি কি তোমার প্রতি অনুগ্রহ করিনি, আমি কি তোমাকে এত এত মাল দিয়ে সাহায্য করিনি, আমি কি এই করিনি, আমি কি ওই করিনি, তুমি আমাকে হত্যা করলে, তুমি আমাকে হত্যা করতে এসেছ? নিমক হারাম বলল, হ্যাঁ। আলী বললেন, উরিদু হায়াতাহু ওয়া ইউরিদু কাতলি আজিরাকা মিন খাদিলিকা মিন মুরাদি, আমি ওর জীবন চাই আর ও আমার মরণ চাই, আমাকে হত্যা করতে চায়, এই যেন দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম, আমি মারা গেলে ওকে হত্যা করো। কাকে বলছেন? আলী। আমি তো মারা যাব, কারণ যা আঘাতের অবস্থা, সে চিকিৎসা ব্যবস্থা সে যুগে নেই, তো আমি মারা গেলে ওকে কিন্তু হত্যা করো, আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। গোড়া ধর্মান্ধ ইবনে মুলজিম বলল, আমি ওই তরবারিতে ৪০ দিন শান দিয়েছি। কদিন শান দিয়েছি মানে ধার দিয়েছি, ৪০ দিন ধার দিয়েছি, এবং আল্লাহর কাছে দোয়া করেছি যে ওর দ্বারা আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে হত্যা করব। সেটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পারে, সারা সৃষ্টির নিকৃষ্ট, অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকাহুম খায়রুল বারিয়া, যারা ইমান এনে নেক আমল করে তারা হচ্ছে সর্বসৃষ্টির সেরা, আর কাফেররা হচ্ছে সর্বসৃষ্টির নিকৃষ্ট। কিন্তু এখানে কাফের হচ্ছে, বললাম না কাফের মনে করছে, সে আলীকে কাফের মনে করছে এবং তাকে সৃষ্টি সব থেকে নিকৃষ্ট জীব মনে করে হত্যা করছে। বলছে, আমি ৪০ দিন শান দিয়েছি আর দোয়া করেছি যেন এর দ্বারাতে আমি সর্বনিকৃষ্ট জীবকে মারতে পারি। আল্লাহ মুস্তাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মনে করি তুমি আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, আর আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, ওই তরবারি দ্বারা তোমারই জান নেওয়া হবে, কারণ আমি তখন মরি নেই, তো আমার আগে তোমারই জান নেওয়া হবে। তাহলে তরবারিতে প্রথম কে মরল? তোমার দোয়া অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট জীব মরল। চরমপন্থীর আঘাত খেয়ে সুস্থ হয়ে সরলপন্থী আমিরুল মোমিনিন বাঁচতে পারলেন না, তিন দিন পর ২১ রমজান সন ৪০ হিজরি তিনি দেহত্যাগ করলেন রাদিয়াল্লাহু আনহু। এই হচ্ছে খারেজি। তাহলে খারেজি কাকে বলে? যে রাষ্ট্রনেতার বিরুদ্ধে তরবারি ধারণ করে, অস্ত্র ধারণ করে এবং বিদ্রোহী হয়, এ হচ্ছে খারেজি, যাদের কাছে কোন মানে ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে কি, তুমি কাফের, তুমি বিধান আল্লাহর বিধান চালু করো না, তুমি কাফের, তুমি আল্লাহর বিধান দ্বারা দেশ পরিচালনা করো না, তুমি কাফের, দূর থেকেই তাকে কাফের বলা হয়। অথচ কাফের বলা বড় কঠিন, সে দেশ পরিচালনা করে না, কোরআনে আছে সে কাফের, কিন্তু কাফের হচ্ছে ছোট কুফরি, কিংবা সে বিশ্বাস রাখে কি রাখে না যে ইসলাম আমাদের সঠিক ধর্ম এবং ইসলাম ছাড়া অন্য বিধান দ্বারা বিচার করা জায়েজ নয়, কিন্তু এই যুগে চলবে না, পারছি না ইত্যাদি গদি রাখার জন্য তাকে একটা যে কোনো একটা মানে ব্যাখ্যা দিয়ে সে যদি চালায় তাকে আপনি কাফের বলবেন? তার ব্যাখ্যা জানতে হবে, তার কাছে যে সন্দেহ আছে তা দূর করতে হবে, তার কাছে দলিল পেশ করতে হবে। তারপরে যদি অস্বীকার করে যে না ইসলাম হচ্ছে বস্তা পচা, ইসলামী আইন হচ্ছে বা বিধান হচ্ছে বস্তা পচা, এই যুগে আর চলবে না ইত্যাদি ইত্যাদি, তখন তাকে কাফের বলে তখন তার ব্যবস্থা নেবে কে? নেবে তুমি, নেবে তুমি ব্যবস্থা নেবে, ব্যক্তিগতভাবে কোনো ব্যবস্থা আছে নাকি? যদি বলেন যে মুসলিম সরকার নেই, কে কে ব্যবস্থা নেবে? তাহলে ইমাম যদি না থাকে, ইমাম যদি না থাকে তার ব্যবস্থা কি হবে সে কথা আলাদা এবং অন্য বিষয়। সে যাই হোক, আমরা পরে এই শর্তগুলোতে আলোচনা করব। আর এইভাবে খারেজিদের আর একটা ফেতনা জেগেছিল, জিয়াদ ইবনে জিয়াদের খেলাফ কি বলে আপনার রাজত্বকালে 64 হিজরিতে নাফে ইবনে আজরাক খারেজি ছিল, যে ইবনে জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর তারপর আস্তে আস্তে তাদের রুহানি সন্তানরা আজও পর্যন্ত সেই চিন্তাধারা রেখে বিভিন্ন জায়গাতে বিদ্রোহ করে বিভিন্ন রাষ্ট্র নেতাকে কাফের গণ্য করে হত্যা করে যাচ্ছে। শুধু তাদেরকেই না, তাদের মানে রাষ্ট্র নেতার যারা সহযোগী এমনকি পুলিশকেও তারা মারছে, বলছে যেহেতু কাফের এ সহযোগী অতএব কাফের। পুলিশ মারলেও তাতে কি আছে? স্বভাব আছে। এবং আপনারা দেখছেন যে মসজিদের ভিতরে গিয়েও মারছে, আল্লাহুল মুস্তাআন। এবং যাদের কোন অপরাধ নেই, বিনা অপরাধে নিরপরাধ মানুষকেও মারছে, বলছে অপরাধীকে মারতে গিয়ে দু চারটা নিরপরাধ মরলে আমাদের কি? তো এইভাবে আপনারা দেখছেন ব্যাপারটা যে কত দূর গড়িয়েছে। আর বর্তমান যুগে অস্ত্র শস্ত্রের যে আপনার সহজে পাওয়া যায়, আর তাছাড়া দুশ্মনরা তো এটাই চায়, দুশ্মনরা অস্ত্র বাড়িয়ে দিচ্ছে মুসলমানদেরকে মারার জন্য। দুশ্মনরা এটা দেখে খুশ হচ্ছে এবং তাকিয়ে তাকিয়ে দেখছে, দূর থেকে লাগিয়ে দিয়ে দেখছে মজা। আপনারা দেখবেন, যদি আপনি কুকুর বাচ্চাগুলো দেখেছেন, কুকুর বাচ্চাগুলো ছোট ছোট যখন থাকে তখন খুব শান্তভাবে খেলা করে, কুস্তি করে এক অপরের সঙ্গে, দেখেছেন আপনারা কিরকম খুনসুটি। যদি আপনি চান যে একটা বাচ্চা আর একটা বাচ্চার সঙ্গে মারামারি করুক, কি করতে হবে জানেন? দুটো বাচ্চাকে নিয়ে এইভাবে মুখে মুখে ঘষে দেবেন, দিয়ে ছেড়ে দেন, দেখবেন দুজনেই মারামারি লেগে যাবে। এটা যাদের অভিজ্ঞতা আছে তারা বলে। তো এইভাবে অমুসলিমরা আমাদেরকে নিয়ে এই খেলা খেলছে, আমরা আপোষে এইভাবে লেগে যাচ্ছি এবং শুধুমাত্র সামান্য সন্দেহ নিয়ে তাকে কাফের জ্ঞান করে আমরা আমাদের গরম রক্তকে ক্ষয় করছি। আগেও আমরা বলেছি যে রক্ত গরম হওয়া ভালো, কিন্তু সেই রক্ত ক্ষরণ কিভাবে হচ্ছে সেটা খেয়াল রাখা দরকার। প্রত্যেক মানুষের ভিতরে ইমানি আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগের লাগাম থাকা দরকার। ঝড় সৃষ্টি করার আগে ভেবে নিতে হবে যে আমার ঝড়ে কারা ধ্বংস হবে, কার ঘর বাড়ি যাবে। এমন তো নয় যে নিজের বাড়ির লোকই ধ্বংস হয়ে যাবে। যাই হোক, রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হল বিশাল গুনাহ, বিশাল গুনাহ। আর আপনারা একথা শুনেছেন, জানেন যে যদি কেউ বিদ্রোহ ঘোষণা করে সে বিদ্রোহীর শাস্তি কি? বিদ্রোহীর শাস্তি হল হত্যা। কারণ যখন তোমাদের হাদিসে আছে, আমরা হয়তো আলোচনা করব, যে যখন দেখবে যে তোমাদের রাষ্ট্র বা তোমাদের রাজ্য সঠিকভাবে চলছে আর একজন এসে দাবি করলো যে না আমি রাজা, তাহলে তাকে কি করো? শাস্তি কি? হত্যা। সুতরাং কে ন্যায় আর কে অন্যায় সেটা পরের কথা, কিন্তু যদি কেউ বিদ্রোহী হয়, যাকে সত্যপক্ষে বিদ্রোহী বলা হয়, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারিজিদেরকে কি করো? হত্যা করো, তারা জাহান্নামের কুকুর, তাদেরকে হত্যা করো। আমি যদি থাকি তাহলে আমি তাদেরকে কাদের মতো হত্যা করব? আদের আদ জাতির মতো হত্যা করব। তো সুতরাং বিদ্রোহ ঘোষণা রাষ্ট্রনেতা, বিশেষ করে রাষ্ট্রনেতা বলতে আমরা কাকে বোঝাচ্ছি? মুসলিম রাষ্ট্রনেতার বিরুদ্ধে, বুঝতে পারছেন? এখন তারা বলবে আমরা কাফের রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি। তো কাফের রাষ্ট্রনেতার বিরুদ্ধে তুমি কাফের জানলে কি করে? তার শর্ত আমরা পরে বলবো। আমি কোন নির্দিষ্ট রাজ্য বা রাষ্ট্র বা দেশের জন্য বলছি না, আমি আমভাবে খাওয়ারেজ খারেজিদের কথা বলছি। এবারে সেটাকে যদি কোন সংখ্যালঘু দেশ আছে, কোন সংখ্যাগুরু দেশ আছে, কোন মুসলিম রাষ্ট্র আছে, কোন মুসলিম নামমাত্র, সে কোন দেশ আমি নির্দিষ্টভাবে বিশিষ্ট করছি না, কিন্তু বিদ্রোহ ঘোষণা করা আমভাবে বিশাল গোনা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। তোমরা কার অনুগত করো? আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো। আর কার? আর রাষ্ট্রনেতার, তোমাদের আমির ওমরা নেতাদের আনুগত্য করো। তোমাদের যে ইমাম হবে, ইমাম বলতে এখানে মসজিদের ইমাম না, বুঝলেন? আমির, আমির বলতে এখানে কোন সংগঠনের আমির না, জামাত বলতে কোন সংগঠন না। জামাত মানে এই যে এক রাষ্ট্রনেতার আন্ডারে যে সমস্ত লোক থাকবে, এই জন্য আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোন মুসলিম রাষ্ট্রে অপোজিশন পার্টি থাকতে পারে না। যখন একজন ক্ষমতায় এসে যাবে তখন সেই সবারই নেতা, তার বিরোধী কেউ হতে পারে না, বিরোধী দল থাকতে পারে না। এমনিতে ইসলামদের দল নেই, মুসলিমের দল নেই। যদি মুসলিম রাষ্ট্রে একজন ক্ষমতাসীন হয়ে গেছে তো তার বিরোধী দল থাকতে পারে না। এটা কার নিয়ম? গণতন্ত্রের নিয়ম। আর গণতন্ত্র হচ্ছে পশ্চিমী কুফরি তন্ত্র, আপনারা জানেন। সুতরাং অপোজিশন পার্টিও থাকতে পারবে না আর বিরোধী দলও থাকতে পারবে না, ইসলামের দলাদলি নেই। আর এই নিয়েই তো আপনার সমস্যাটা হয়, বিদ্রোহ দেখা দেয়। আর এই গণতন্ত্রকে ফলো করি মানুষ আর যা ইচ্ছা তাই বলছে, ফেসবুকে কি না কি বলছে। আজকে ফেসবুকে কে লিখেছিল, আল্লাহ নবীকে গালি দিচ্ছে, একজন মারা গেছে আমাদের এলাকা। তো এইভাবে যে যা পারছে বলছে, যে যা পারছে ইউটিউবে ছাড়ছে ইত্যাদি ইত্যাদি। কারো বিচার হচ্ছে, কারো বিচার হচ্ছে না, তবে কেয়ামতে ইনশাআল্লাহ সকলের বিচার হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃবর্গের আনুগত্য করো। অবশ্য এর মধ্যে আলেম ওলামা রয়েছে, যারা মুফতি তাদের কথা মানতে হবে, কিন্তু এর একটা ব্যাখ্যা হচ্ছে কি, রাষ্ট্র নেতা আনুগত্য করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইসমা ওয়া আতি ফি উসরিকা ওয়া ইউসরিক, তুমি তোমার সুখে দুঃখে তোমার রাষ্ট্র নেতার কি করো, ইমামের আনুগত্য করো। তার নাফরমানি করবে না, তার অবাধ্যতা করবে না, তার অবাধ্য আচরণ করা বৈধ নয়। তোমার সুখে দুঃখে, যদি রাষ্ট্রনেতা তোমাকে কষ্ট দেয় তাও, আজ সুখে রাখে তাও, যদি দেখো রাষ্ট্রনেতা এমন কাজ করছে যেটা সহ্য করার না। আর রাষ্ট্রনেতা যদি খারাপ কাজ করে তো তাকে বাধা দেওয়ার উপায় কি বলবো আমরা, পরে ইনশাআল্লাহ বলবো যে তার পদ্ধতি কি। রাষ্ট্রনেতা খারাপ কাজ করলে আপনি মেম্বরে মেম্বরে সবাই সবাই মিটিংয়ে মিছিলে বলে বেড়াবেন তা না। ইসলামে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে ফিতনা হয় না। রাষ্ট্রনেতা যদি আপনার কথা না শোনে তো আপনি পথ অবরোধ করবেন, গাড়ি আটকে দেবেন, ভাঙচুর করবেন, আপনি এই করবেন, সরকারি সম্পত্তি লুট করবেন বা নষ্ট করবেন, ধ্বংস করবেন, আগুন লাগিয়ে দেবেন, খুন করবেন। এগুলো কি? এগুলো হচ্ছে পশ্চিমী গণতন্ত্রের নামে বৈধতার মানে সুযোগ নেওয়া, কিন্তু এগুলো ইসলামে জায়েজ না। মোট কথা হল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আবারও বলছি, নেতা বলতে আমির বলতে কোন সংগঠনের আমির না, এখানে রাষ্ট্র নেতার কথা বলছি। ওয়া আসারাতিন আলাইক, যদি তোমাকে প্রাধান্য দেওয়া হয়, প্রাধান্য না দেওয়া হয় তার মানে তোমাকে ছেড়ে অন্যকে প্রাধান্য দেওয়া হয়। মনে করুন আপনি একজন সুযোগ্য লোক, আপনারা সবাই এখানে সুযোগ্য, কিন্তু দেখা গেল কি যে আপনাকে বাদ দিয়ে অন্যকে দেওয়া হলো, তখনও আপনার রাগ হবে। তো সেই ক্ষেত্রেও তুমি নেতার আনুগত্য করবে। ওয়াইন আকালু মালাক, দেখা গেল আপনার মাল কোনোভাবে রাষ্ট্রে নিয়ে নিল কিংবা রাষ্ট্র নেতা নিজেই ভক্ষণ করল, তবুও আপনি তার বিদ্রোহী হতে পারেন না। ওয়াদারা বুজাহারাক, যদি কোন ইস্যুতে তোমাকে মারে অন্যায়ভাবে, তুমি মনে করো অন্যায়ভাবে মারছে, তবুও তুমি তার বিরুদ্ধে বিদ্রোহী হতে পারো না। এটা কার কথা? পড়ানোর কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিধান দিয়ে গেছেন তখনই। এখন চলুন, যে যদি কেউ বিদ্রোহ করে, বিদ্রোহী হয়, তাহলে তার বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা নিই, সালাসাতুন লা ইউসাল আনহুম, তিন ব্যক্তির ব্যাপারে প্রশ্নই নেই, তাকে জিজ্ঞাসাই তার ব্যাপারে জিজ্ঞাসাই নেই। রাজুলুন ফারাকাল জামাআহ, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়, জামাত মানে সংগঠন, আবার বলছি জামাত থেকে, জামাত মানে কি? জামাত মানে হচ্ছে যে এক রাষ্ট্র নেতার অধীনে একটা জামাত, সেখানে কোন বিদ্রোহী দল নেই, কোন বিরোধী নেই, কিচ্ছু নেই। সেই জামাত থেকে যে বিচ্ছিন্ন হবে তার মানেই বিরোধী দল হবে, কিংবা বিচ্ছিন্নতা আনতে চাইবে, কিংবা নিজের রাষ্ট্র নেতা হতে চাইবে। আসা ইমামাহু, এবং রাষ্ট্র নেতার নাফরমানি করবে, মা তা আসিয়ানা, সে ওই অবাধ্য অবস্থায় মারা যাবে, তাকে আর জিজ্ঞাসা করো না। তার মানে কি? তার রাস্তা খোলাই আছে, ক্লিয়ার আছে, লালঘর। আর দ্বিতীয় হাদিস রাসূলুল্লাহ বলছেন, তখন হাদিস এখানে উল্লেখ করা হয়েছে যে যখন তোমাদের রাষ্ট্র বা রাজ্য একজনের নেতৃত্বে বেশ মানে সুন্দর আছে, চলছে, কোন একটা ইস্যু নিয়ে একজন এলো যে তোমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, বিচ্ছিন্নতাবাদী কোন রকমের আন্দোলন করতে চায়, কিংবা তোমাদের কে বিভক্ত করতে চায়, দেশ ভাগ করতে চায় ইত্যাদি, তাহলে তাকে হত্যা করো। ফাকতুলু, তাহলে তাকে হত্যা করো, যে হবে সে তাকে হত্যা করা হবে। অন্যায় হাদিসে আছে, ইন্নাহু সাতাকুন ওয়া হানাতুন ওয়া হানাত, ফামান আরাদা ইউফারিকা আমরা হাযিহি উম্মা ওয়া হিয়া জামিউন ফাদরিবুহু বিসাইফি কাইনাম মান কান, সে যে হবে, যে লাট সাহেব হবে হোক, এমনকি যদি বলেন যে যদি নবী বংশের হয়, নবী বংশের হলেও, আপনারা জানেন যে নবী বংশে আউলাদে রাসূল হলেই, একটা হাদিসে আছে যে আমি ছেড়ে যাচ্ছি দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে কি আমার সুন্নাত, কিন্তু একটা বর্ণনায় আছে আল্লাহর কিতাব আর আমার বংশধর। তো আমার বংশধর বলতে যে সুন্নাহ অনুযায়ী চলবে, কারণ ওইটার ওই হাদিসের ব্যাখ্যা, সুন্নাহ অনুযায়ী চললে তার কথা মানতে হবে, সুন্নাহ অনুযায়ী চললে সে যেই হোক তার কথা মানা যাবে না। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বলা হল যে ইন্নি জাইলুকাল লিন্নাসি ইমামা, কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন, ইব্রাহিম আলাইহিসসালামকে নেতৃত্ব দেওয়া হল, তখন ইব্রাহিম বললেন আমার বংশধরের মধ্যেও নেতৃত্বের সিলসিলা যেন জারি থাকে। আল্লাহ কি বললেন, লা ইয়ানালু আহদি আয-যালিমিন, জালেম যারা হবে তার কাছে আমার এই প্রতিশ্রুতি যাবে না। বুঝতে পারলেন? তো মোট কথা হল যে নবী বংশের হলেও যে সে যদি অন্যায় করে, বিদ্রোহী হয়, তবুও তাকে রক্ষা করা যাবে না। কায়নাম মান কান, যে কেউই হোক না কেন, যদি সে এরকম বিদ্রোহ করে বা বিদ্রোহী হয় মুসলিম রাষ্ট্র নেতার বিরুদ্ধে, তাহলে তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ থাকো, জামাতবদ্ধ মানে সংগঠন নয়, আবার বলছি জামাতবদ্ধ থাকো, ওয়া ইয়াকুম ওয়াল ফুরকাহ, আর তোমরা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকো। ফামান আরাদা বাহবাহাতাল জান্নাতি ফালইয়ালজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের প্রশস্ত জায়গা পেতে চায় সে যেন জামাতবদ্ধ হয়ে বাস করে, জামাতের সঙ্গে থাকে, জামাত থেকে বের হয়ে না যায়, মানে খারেজি না হয়, সে যেন বিদ্রোহী না হয়ে যায়। অন্য হাদিস আছে, মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম ইবনে আনকে, যে ব্যক্তি জামাত থেকে অর্ধহাত পরিমাণ সরে যাবে সে আসলে ইসলামের রশিকে নিজের গলা থেকে খুলে ফেলবে, তার মানে কি সে মুসলমানই থাকবে না। এখানে জামাত বলতে কি, এটা ভাবেন না যে হয় এই জামাত করতে হবে না হয় ওই জামাত করতে হবে, এই দল করতে হবে না ওই দল করতে হবে, না না দলাদলই নেই, মুসলিম মুসলিম হয়ে থাকতে হবে এক রাষ্ট্র নেতার অধীনে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা জামাত মানে সংগঠন ভাববেন না, যে সংগঠন না করলে পরে আপনাকে ইসলাম থেকে, অনেকে ব্যাখ্যা করে, অনেকে সংগঠন করার জন্য, সংগঠনের লোক সংগ্রহ করার জন্য এরকম বক্তৃতা করে মানুষকে সংগঠনে নিজেদের দলে ভেড়ায়, তাতে হকপন্থী বাতিলপন্থী সবাই এই হাদিস ব্যবহার করে নিজেদের দলে ভেড়ানোর জন্য। তো এটা কিন্তু আসলে সংগঠনের জন্য এই হাদিস বলা হয়নি, কিসের জন্য বলা হয়েছে জামাত বলতে, আবারও বলছি রাষ্ট্র, এক রাষ্ট্র নেতার অধীনে আপনার ঐক্যবদ্ধ জামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা ওরা ব্যবহার করে, লা ইসলামা ইল্লা বি জামাআহ ওয়ালা জামাআহ ইল্লা বি ইমারা ওয়ালা ইমারা ইল্লা বি তাআহ, ইসলাম জামাত ছাড়া হয় না আর ইমারা জামাত ছাড়া হয় না, জামাত ছাড়া ইমারাত হয় না আর আনুগত্য ছাড়া ইমারাত হয় না। এ কথা ওমরের কথা, কিন্তু জামাত মানে কি বললাম, কোন সংগঠন নয়। আর আপনারা একথাও শুনেছেন যে আপনার রাষ্ট্রনেতার আনুগত্য করতে হবে, তবে হ্যাঁ যদি আপনাকে অন্যায় আদেশ করে তাহলে কি আনুগত্য করবেন, যারই অধিকার আছে আনুগত্য মানে তার আনুগত্য করার অধিকার আছে, তার আদেশ পালন করার হুকুম আছে, যেমন স্বামীর আদেশ, বাপ মায়ের আদেশ, কিন্তু যদি তারা অন্যায় আদেশ করে তাহলে কি মানা হবে, মা বাপ যদি বলে শিরিক করো করবেন, স্বামী যদি বলে পর্দা করো না করবেন, বেপর্দা হবেন না, চলবে না। এখন রাষ্ট্র নেতা যদি কোন এক কুফরি কাজ করতে বলে, শিরিক করতে বলে, তাহলে আপনি নিশ্চয়ই কোন পাপ কাজ করতে বলে, মদ খেতে বলে ইত্যাদি, আপনি করবেন না, আপনি সে আছে আদেশকে মানবেন না। সুতরাং যখন আপনি আদেশ মানবেন না, যখন দেখলেন যে এ তো অন্যায় আদেশ করছে, অন্যায় আইন এখানে কি করছে প্রচলন করছে, অন্যায় আইন দেশ লোকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, তখন সে মানতে বাধ্য নাই, তবে তার যথাসাধ্য আনুগত্য বৈধ বিষয়ে করবে। তাহলে হুজুর ওই অন্যায়ের প্রতিবাদ কি করে হবে? এই অন্যায়ের প্রতিবাদে আমাদের কোন করণীয় আছে কিনা, এ কথা আমরা আগামী দর্শে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক জিনিস বুঝতে পারি, ইসলামের আইনকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।